ও আমার গস পিয়া একবার সে দেখা দাও, ও পাক জিলানি পীর স্বপ্নে এসে দেখা দাও, ও আমার গস পিয়া একবার সে দেখা দাও, ও পাক জিলানি পীর স্বপ্নে এসে দেখা দাও, ফুল যে মনি বাগিচাই সুবাস ছড়াই, ফুল যে মনি বাগিচাই সুবাস ছড়াই, তেমনি মনটা আমার খুশবুতে ভরিয়ে দাও, ও আমার গস পিয়া একবার সে দেখা দাও। জানি তুমি বাগদাদের পীর জিলানি, ওলিদের তুমি যে ওই শিরোমণি, ওলিদের তুমি যে ওই শিরোমণি, তোমার নামের তাজিম চলে ওই আরশে, দিদার পাবে তোমায় যারা ভালোবাসে, ইমানের ভেলা ভাসিয়ে দাও, ইমানের ভেলা ভাসিয়ে দাও, পর পারের কান্ডার তুমি হয়ে যাও, ও আমার গস পিয়া একবার সে দেখা দাও, ও পাক জিলানি পীর স্বপ্নে এসে দেখা দাও। করমতের নেই তুলনা যে কতমার, খোদা দিয়েছিল তোমায় কিতা উপহার, খোদা দিয়েছিল তোমায় কিতা উপহার, মাতৃ জঠর হতে মায়ের মান বাঁচাতে, ছুটে এসেছিলে ওই বাঘের রূপেতে, তোমার ওই কারামতের দ্বারাই, তোমার ওই কারামতের দ্বারাই, খোদার কাছে ইজ্জত আমার বাড়িয়ে দাও, ও আমার গস পিয়া একবার সে দেখা দাও, ও পাক জিলানি পীর স্বপ্নে এসে দেখা দাও। জন্ম হয়ে তুমি রোজা যে ওই রেখেছো, উনিশ পাড়ার হাফিজ যে গো হয়েছো, উনিশ পাড়ার হাফিজ যে গো হয়েছো, তোমার সততা দেখে চোরের ভুল ভেঙেছে, তওবা করে তোমার হাতে ঈমান এনেছে, খোদার কাছে ফরিয়াদ জানাও, খোদার কাছে ফরিয়াদ জানাও, একবার এসে আমায় জান্নাতি পথটি দেখাও, ও আমার গস পিয়া একবার সে দেখা দাও, ও পাক জিলানি পীর স্বপ্নে এসে দেখা দাও। অপেক্ষা দিলে তে আর সহে না, বিরহে মন যে আমার আর মানে না, বিরহে মন যে আমার মানে না, তুমি ছলে বলে বা কোনো কৌশলে, এই আশিকের দিলে এসে যাও না মিলে, এমডি মেহবুবকে কথা দাও, এমডি মেহবুবকে কথা দাও, আপন করবে কিনা পাক জবানে বলে দাও, ও আমার গস পিয়া একবার সে দেখা দাও, ও পাক জিলানি পীর স্বপ্নে এসে দেখা দাও, ফুল যে মনি বাগিচাই সুবাস ছড়াই, ফুল যে মনি বাগিচাই সুবাস ছড়াই, তেমনি মনটা আমার খুশবুতে ভরিয়ে দাও, ও আমার গৌশ পিয়া একবার সে দেখা দাও, ও পাক জিলানি পীর স্বপ্নে এসে দেখা দাও।